الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের দর্শে আলোচ্য বিষয় জাদু বিদ্যা। জাদু, ইন্দ্রজাল ইত্যাদি আপনাদের অপরিচিত নয়। দেশে আপনারা জাদু খেলা দেখেছেন। এই জাদু হচ্ছে দুই রকম। এক হচ্ছে ম্যাজিক, মানে হ্যান্ড সাফাই, মানে হাতের ক্যাপাসিটির মাধ্যমে বা ধোকাবাজির মাধ্যমে বা চালাকির মাধ্যমে খেলা দেখানো হয়। এইভাবে পয়সাটা নিয়ে, হ্যাঁ আছে, কোন হাতে আছে ঢুকতে পারবে না, তারপর দেখবে নেই, এইভাবে আনিস ভাইয়া গা থেকে বের করবে পয়সাটা। এরকম দেখেছেন না? দেখছি। এগুলো কিন্তু জাদু নয়। এগুলো কি? হাতের সাফাই। কোথায় থেকে কিভাবে, হ্যাঁ, এই যে বিড়ি নিয়ে দেখেছেন, বিড়িটাকে ওর ভিতরে ভরে নেয়, তারপর আমার মুখ থেকে বের করে দেখে। এগুলো কিন্তু প্লেট খেয়ে নেয়, প্লেট একটা একটা করে বার করে, তাই না? এগুলো কিন্তু জাদু নয়, এগুলো হচ্ছে হাতের সাফাই। এগুলো কি হারাম? এগুলো আর যাই হোক, এই শিরকি জাদু নয়, শিরকি জাদু নয়। কোন জাদু শিরিক? যে জাদু দিয়ে সত্যপক্ষেই কোন মানুষকে প্রভাবান্বিত করা যায়, সত্যপক্ষেই কোন মানুষকে প্রভাবান্বিত করা যায়। একটা লোক ভালো আছে, তাকে জাদু করা হলো, সে অসুস্থ হয়ে পড়ল। স্বামী স্ত্রীতে প্রেম ভালোবাসা খুবই ভালো আছে, জাদু করা হলো, ভালোবাসা কেটে গেল। আকর্ষণ অথবা বিকর্ষণ সৃষ্টি করা হয়, একজনের সঙ্গে একজনের ভালোবাসা নেই, জাদু করা হলো, ভালোবাসা হয়ে গেল। যোগ জাদু করা বলা হয়, যোগ জাদু করা। এই সেই জাদু ইসলামের শিরিক। জাদু করার জন্য শিরিক আর জাদু ছাড়ানোর জন্য শিরিক। এই জন্য আমরা প্রশ্ন দিয়েছিলাম, লোহায় লোহা কাটে, কাটায় কাটা তোলে, কিন্তু জাদু দিয়ে জাদু তোলা যায় না? যায়জ, না যায়জ। জাদু দিয়েও জাদু তোলা যায় না। জাদু বা ভেলকিবাজি, ভেলকিবাজি এবং জাদুর মাধ্যমে এই বাথরুম হাতের সাফাইটা কি ভেলকিবাজি, তার কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। ভেলকিবাজিটা শিরিক না। শিরিক কোনটা? যেটা সত্যপক্ষে জাদু, যে জাদু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করা হয়েছিল। আল্লাহ নবী জাদু করাছিল, তাই না? আল্লাহ নবী প্রভাবান্বিত হয়েছিলেন সেই জাদুর কারণে, আর তার জন্য জাদু কাটাবার জন্য ফেরেশতা দুটি মন্ত্রের সুরা নিয়ে এসেছিলেন। জাদু কাটাবার দুই সুরা নিয়ে এসেছিলেন, কি? কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস। এই দুটি সুরা পড়ে ফেরেশতা আল্লাহর নবীকে জাদু মুক্ত করেছিলেন। জাদু আসলে হারাম এবং শয়তানি কর্মকাণ্ড। এই সমস্ত ইসলামী আকিদা পরিপন্থী কাজ, যেহেতু শিরকি কাজ, জাদু সংঘটিত হয় শয়তান দ্বারাতে, কারণ এই সমস্ত কাজ শিরকি ছাড়া সম্পাদন করা যায় না। জাদু এমন কাজকে বলা হয় যার দৃশ্যত কোন কারণ খুঁজে পাওয়া যায় না, বুঝতে পারবেন না যে কিভাবে হলো এটা, এবং তার সূত্র উপায় লুকায়িত থাকে, এবং যা দেখতে অত্যন্ত চমৎকার লাগে, অবাক লাগে, মানুষকে অবাক করে দেয়, অবাক হওয়ারই কথা। যেটা জাদু হচ্ছে মৌজেজার মতো বা কারামতের মতো। তো জাদু আর মৌজেজার মধ্যে পার্থক্য কি? যে মৌজেজা আল্লাহর নবী দ্বারা সংঘটিত হয়, কিন্তু আল্লাহর নবীর ইচ্ছা মতো নয়। আল্লাহর ইচ্ছা মতো কাকর তুমি কথা বলো, কাকর কথা বলতে লাগবে, ভাতে তসবি শুনতে ধরতে, ভাতে তসবি শুনতে লাগলেন, লাঠি কাজ তো অন্ধ করা যাচ্ছেন, লাঠিতে আলো বের হতে লাগলো, এসবগুলো হয়, কিন্তু কোন নবীর ইচ্ছা মতো কিংবা আল্লাহর ওলির ইচ্ছা মতো মোজেজা অথবা কারামত দেখানো যায় না। আল্লাহর ইচ্ছা হলে দেখানো যায় বা দেখানো হয় বা হয়েছে। আল্লাহ নবীর যুগে, ঈসা নবীর যুগে মোজেজা ছিল, মুসা নবীর যুগে মোজেজা ছিল, আমাদের নবীর যুগে অনেক মোজেজা ছিল। হ্যাঁ, একজনের ভাত কজনে খেয়েছে? অনেকে খেয়েছে। এক বাটি দুধ কত লোকে খেয়েছেন? তাও থেকে গেছে। এইভাবে বহু মোজেজা, কিন্তু নবীর ইচ্ছা মতো নয়। ইচ্ছা করলে যে আমি মোজেজা দেখাবো তা কিন্তু হতো না। আল্লাহ ইচ্ছা হলে তবে মোজেজা দেখানো যেত, জাদু ইচ্ছা করলে দেখানো যায়। শয়তানি কর্মকাণ্ড, যখনই সে যেভাবে জাদু দেখায় সেই ইয়েটা ব্যবহার করবে, প্রয়োগ করবে, আর সে সঙ্গে সঙ্গে শয়তান তার জাদু ক্রিয়া চালু করে দেবে। অতএব জাদু আর এর মধ্যে হচ্ছে পার্থক্য। সুতরাং জাদু হচ্ছে পুরোটাই শয়তানি কর্মকাণ্ড, জাদু সেহের নামে অবহিত। জাদুকে আরবিতে কি বলা হয়? সেহের। এই কাজে দৃষ্টিশক্তির অগোচরে সম্পাদিত হয়ে থাকে, যা মানুষের দৃষ্টিশক্তির মাধ্যমে উপলব্ধি বা অনুভব করা যায় না, বোঝা যাবে না যে এটা কিভাবে হল সম্ভব, মানে অবাক লাগানো, অলৌকিক ভাবে দেখানো হয়। ট্রেন ভেনিশ, ট্রেনটা দাঁড়িয়ে ছিল, হঠাৎ করে দেখলে ভেনিশ হয়ে গেছে, তাই না? এইভাবে হাত বাড়াচ্ছে আর পায়রা এসে হাতে বসে যাচ্ছে, এসব আপনারা দেখেছেন, বহু দেখেছেন। হ্যাঁ, মানুষ জবাই করে, তারপর টাকা দিয়ে তাকে জবাই করে কলিজা বের করে দেখাচ্ছে, তাই না? দিয়ে আবার ভরে দিয়ে মন্ত্র পড়ে দিচ্ছে, খালাস, তাই না? দেখ, যদি জাদু হয় দেখা যায় না, জাদু যদি হয় শিরকি, যেটা ভেলকি বাজি না, যদি শিরকি জাদু হয় তাহলে তা দেখাও যায় না। এখন জাদুর মাধ্যম কি, কিভাবে জাদু দেখানো হয়? বলা হচ্ছে তাবিজ কবজ ব্যবহার করে জাদু দেখানো হয়, ঝাড় ফুঁক করে, মন্ত্র পড়ে, শিরকি মন্ত্র পড়ে জাদু দেখানো হয়, কোন প্রকার ঔষধ বা জড়িবুটি সেবনের মাধ্যমেও জাদু প্রয়োগ করা হয়ে থাকে। জাদু বাস্তবতা স্বীকৃত, জাদু সত্য না মিথ্যা? সত্য। মুসা আলাইহিস সালামের যুগে জাদু দেখানো হয়েছিল, আল্লাহ তাআলা সেই জাদুকে বাতিল করে দিয়েছিলেন। আল্লাহর নবীর যুগেও জাদু দেখানো হয়েছিল। তো জাদু হচ্ছে সত্য, জাদুর প্রতিক্রিয়া ইসলাম বিশ্বাস করে। এ নয় জাদু বলে কিছু নেই, না, জাদু বলে আছে এবং জাদু সত্য। যেমন আর একটা জিনিস আপনাদেরকে অবাক লাগবে, মানতে ইচ্ছা হবে না, সেটা হলো কি, নজর লাগা। বদ নজর লাগা সত্য না? সত্য নয়, সত্য বদ নজর লাগা। অথচ বৈজ্ঞানিক ভাবে এর কোন ব্যাখ্যা আপনি পাবেন না। এই জন্য জাদু সত্য যদিও বৈজ্ঞানিক ভাবে এর ব্যাখ্যা না থাকে, তেমনি নজর লাগাও সত্য যদিও বৈজ্ঞানিক ভাবে এর ব্যাখ্যা না থাকে। যেমন জিনকে ওরা অস্বীকার করে, অথচ জিন দ্বারাতে জাদু ঘটানো যায়, জিন শয়তান জিন দ্বারা জাদু ঘটানো যায়। যখন ওরা জিনকে অস্বীকার করে তখন জাদু তো অস্বীকার করবেই। সুতরাং জাদু সত্য ইসলামের স্বীকৃত, তবে জাদু করা ইসলামে জায়েজ নয়। জাদুর ফলে মানুষ শারীরিকভাবে প্রভাবান্বিত হয়, অসুস্থ হয়ে পড়ে, এর ফলে মৃত্যুও হতে পারে। স্বামী স্ত্রীর মাঝে বিভেদ ও বিচ্ছেদ সৃষ্টি করা হয়ে থাকে। এর কার্যকরিতা ও প্রতিক্রিয়া আল্লাহর ইচ্ছায় তগরে নির্ধারিত পন্থায়। বলুন হুজুর, তাহলে তগরে লেখা থাকলে কি করে জাদু? হ্যাঁ, তগরে লেখা আছে আত্মহত্যা করা, তাই না? আত্মহত্যা করা তগরে লেখা আছে, মানুষ আত্মহত্যা লেখা আছে যে সেইভাবে স্বাভাবিকভাবে মোট ব্যবসা আত্মহত্যা করে, তা তো হতে পারে না, আত্মহত্যাটাও লেখা আছে তার ভাগ্যে। তেমনি জাদুর মাঝে জাদুর দেওয়াতে প্রভাবান্বিত হবে, এ কথাও তকদিরে লেখা আছে, সেই তকদির অনুযায়ী হয়ে থাকে। তবুও জাদু কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া সংগঠিত হয় না, যেমন যে কোনো হারাম আল্লাহর ইচ্ছা ছাড়া সংগঠিত হয় না, ব্যবিচার আল্লাহর ইচ্ছা ছাড়া সংগঠিত হয় না। আল্লাহ চাইলে বা আল্লাহ না চাইলে ব্যবিচার হতো না, আল্লাহ চাইলে ব্যবিচার হতো না, আল্লাহ যদি বলতেন আমি ব্যবিচার করতে দেবো হতো? অসম্ভব। তেমনি আল্লাহ যদি চান যে আমি জাদু ঘটতে দেবো না, তাহলে কি হবে, ঘটবে? অসম্ভব। সুতরাং আল্লাহর ইচ্ছা অনুযায়ী এটা হয়ে থাকে, আল্লাহ তকদির অনুযায়ী হয়ে থাকে, সমস্ত হারাম যেমন হয়ে থাকে, সমস্ত সবই শয়তানি কর্মকাণ্ড, আর শয়তানকে আল্লাহ পাওয়ার দিয়ে রেখেছেন। এর অধিকাংশ পদ্ধতি শিরিক ছাড়া এর উদ্দেশ্য উপনীত হওয়া সম্ভব নয়। শিরিক করতে হয় কখনো দুষ্ট, খারাপ, অনিষ্টকর জিনের নৈকট্য সান্নিধ্য ছাড়া সম্ভব নয়। সুতরাং জাদু শয়তান দ্বারা সংগঠিত হয়ে থাকে, কখনো তার জন্য জবেহ করে, পশু জবেহ করে, কখনো বা কোরআনের ওপর পা দিয়ে দাঁড়িয়ে, কখনো বা নোংরা দিয়ে বা পায়খানা দিয়ে কোরআনের আয়াত লিখে, কখনো বা কোরআনের ওপরে পেশাব করে, কখনো বা আয়াতকে উল্টো করে পড়ে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম এর পদ্ধতি আছে। যারা জাদু করে তারা এসব ব্যবহার করে এবং শোনা যায় যে তারা এভাবে জাদু করে থাকে। জিনদের শয়তানকে সিজদা করে, জিনকে সিজদা করে তার নামে জবেহ করেও জাদু করা যায়। সমস্ত খারাপ জিনকে শিরকি পন্থা ব্যবহার এর মাধ্যমে তাদের উদ্দেশ্যে পৌঁছতে সক্ষম হয়ে থাকে। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাদুবিদ্যাকে শিরকের সঙ্গে তুলনা করেছেন, শিরকের সঙ্গে তুলনা করেছেন জাদু করা শিরিক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা সাতটি ধ্বংসকারী জিনিস থেকে বাঁচো, সাতটি সর্বনাশী জিনিস থেকে বাঁচো, দূরে থাকো। সাতটি কি কি? তার মধ্যে প্রথম হল শিরিক। শিরিক আল্লাহর সঙ্গে শিরিক করা বা শরিক করা। আর তারপরে স্থান হয়েছে কার? জাদু করা। জাদু করা, জাদু করা হচ্ছে ধ্বংসকারী জিনিস এবং মানুষের ইমান ধ্বংস করে দেয়। জাদুবিদ্যা শিরিক কেন হল? দুটো কারণে জাদুবিদ্যা শিরিক। এ সমস্ত কাজে শয়তান জিনদেরকে ব্যবহার করা হয়ে থাকে। আবারও বলছি, জাদু মানে ভেলকিবাজি না, যেটা হাতের সাফাইয়ের মাধ্যমে খেলা দেখানো হয়, তার সঙ্গে জিনের কোনো স্বাদ নেই, সে কথা বলছি না। যেটা যে মানে জিন ব্যবহার করে যেটা জাদুকে দেখানো হয় সেটাকে শিরিক বলা হচ্ছে। আর সেটা হচ্ছে এই কারণে যে শয়তান জিনদেরকে ব্যবহার করা হয়ে থাকে এবং শয়তান জিনদের নিকটবর্তী ও সান্নিধ্য লাভের উদ্দেশ্যে তাদের কাজের সঙ্গে সংশ্লিষ্ট হয় এই জাদু। এই সমস্ত জাদুকররা শয়তান জিনের নির্দেশ ও পছন্দ মতো শিরকি কাজ করে থাকে, যাতে ওই সমস্ত জিন তাদের প্রতি সন্তুষ্ট থাকে। তাতে এই কারণে জাদুবিদ্যা হল শয়তানি শিক্ষারই নামান্তর। হ্যাঁ, আর এই জন্য জাদু করা কি বলা হয়েছে? কুফর বলা হয়েছে। কোরআনে কি বলা হয়েছে? কুফরি। আল্লাহ পাক বলেছিলেন, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, সুলাইমান আলাইহিস সালাম জাদু শিখাতেন না, বরং শয়তানরাই জাদু শিখাতো, শায়াতিনরাই কাফের ছিল। শায়াত ওয়াকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর, এই শয়তানরাই মানুষকে জাদু শিক্ষা দিত। আর ওখানে যে বাবেলে হারুত মারুত ফেরেশতা যে কুয়োতে জাদু শিক্ষা দিতেন, ওই যে হারুত মারুত ফেরেশতার মাধ্যমে, সেই হারুত মারুত ফেরেশতার মাধ্যমে জাদু শিক্ষা দেওয়ার সময়ে যখন কোন মানুষ আসত জাদু শিখতে, তখন তারা বলতেন, লা তাকফুর ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, আমরা হচ্ছে ফিতনা, পরীক্ষা স্বরূপ, সুতরাং তোমরা কাফের হইও না। কাফের হইও না মানে জাদু শিক্ষা করে কাফের হইও না। তার মানে বোঝা গেল জাদু শিক্ষা করা কি? কুফরি। এখানে আপনাদের মনে একটা প্রশ্ন জাগবে, হুজুর ওই যে হারুত মারুতের যে কাহিনী আমরা শুনে থাকি, হারুত মারুত কাহিনী বাবেল বা ব্যাবিলন শহরে কুয়োতে লটকানো আছে তাদের শাস্তি স্বরূপ, এই কাহিনীটা ঠিক না ব্যাঠিক? একদিন ফেরেশতা সভায়, আল্লাহ তাআলা ফেরেশতা সভায় ফেরেশতারা আলোচনা করতে করতে বললেন, যা সংক্ষেপ ইতিহাসটা হচ্ছে এই যে, মানুষ দুনিয়ার বুকে এত পাপ করে কেন? আমরা তো আছি, আমরা তো পাপ করি না, সুতরাং মানুষ পাপ করে কেন? আল্লাহ বললেন, তোমরা যদি ওই মর্তে যেতে তাহলে তোমরাও পাপ করতে। তখন ফেরেশতা বললেন, না আমরা কোনোদিন পাপ করতাম না। তখন বলি, ঠিক আছে, তোমাদের মধ্যে সব থেকে পরিষ্কার সব থেকে ভালো ফেরেশতা দুজন তৈরি হয়ে যাও, তাদেরকে পরীক্ষা করব। তখন হারুত মারুত ফেরেশতা তৈরি হয়ে গেলেন যে আমরা দুনিয়ার বুকে যাব, অথচ আমরা পাপ করব না। আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন হারুত মারুতকে, রাজা বানিয়ে এরাকে পাঠিয়ে দিলেন। তারপরে চলতে চলতে থাকতে থাকতে ফেরেশতা মানুষ রূপে রাজত্ব করে। তারপর কিছুদিন হওয়ার পর জোহরা নামক এক মহিলা তার স্বামীর অভিযোগ নিয়ে বিচারের নালিশ করতে এসে উপস্থিত রাজ দরবারে, আর সেই ঘাগরি ছলকি আর কি কবি নজরুলের কথা লিখেছেন যে, সেই সুন্দরী রূপ ঘাগর দেখে, এই সব দেখে ফেরেশতার মন কি হয়ে গেল? গলে গেল। তারপর মহিলাকে বলল, ঠিক আছে তোমার বিচার হবে, কিন্তু তোমাকে আমাদের জন্য দেহ সমর্পণ করতে হবে। তার মানে কি উদ্দেশ্য? কি ব্যবিচার করতে হবে? আরে আল্লাহ ফেরেশতা হয়ে ব্যবিচার করতে হবে। তো তারা যে ফেরেশতা, মানুষ কি জানতো? মানুষ রূপে তারা আছে, তারা ফেরেশতা কি করে জানবে? সুতরাং যখন এই কথা বলল, তখন জোহরা বলল, ঠিক আছে তাহলে আমার স্বামী তো বেঁচে আছে, আমার স্বামীর তা কি হবে? তাকে হত্যা করতে হবে। বলছে, না তার কি হয় সেটা হবে না। বলে, ঠিক আছে আমার কাছে কিছু শারাপ আছে, সেটা পান করতে হবে। ঠিক আছে দিয়ে শারাপ পান করিয়ে দিল। তারপরে শারাপ পান করানোর পর তার স্বামীকে হত্যা করালো, তাই না? তারপরে বললো, শুধু তাই না, আপনারা যে মন্ত্র পড়ে আকাশে ওঠেন সেই মন্ত্র আমাকে শিখিয়ে দিতে হবে। তার মানে জোহরা বুঝতেন যে ফেরেশতা, তাই না? দেখেন, এখান থেকে বোঝা যাচ্ছে যে গল্পটা বানানো গল্প। আপনারা যে মন্ত্র পড়ে আকাশে ওঠেন সেটা শিখিয়ে দিতে হবে, তার মানে কি জোহরা জানছেন যে এটা ফেরেশতা? এটা বাজে কথা। ফেরেশতা কোনদিন, আল্লাহর ফেরেশতা কোনদিন এই নোংরামিতে পতিত হতে পারেন না, কিন্তু ইসরায়েলি রেওয়ায়েতে এইভাবে বানানো হয়েছে। আর সেই বানানো গল্পটাকে কবি নজরুল কি সুন্দর ছন্দে বন্দে বানিয়ে তিনি তার সঞ্চিতায় লিপিবদ্ধ করেছেন, আর তাই নিয়ে মানুষ মেতে আছে, সবাই জানে যে হ্যাঁ এরকম হয়েছিল। তারপরে মন্ত্র শিখিয়ে দেওয়া হল, যে মহিলাকে যেমনি মন্ত্র শিখিয়ে দিয়েছে তার সঙ্গে ব্যবচার করতে যাওয়ার আগে রান্না করে আমি গোসল করে আসি, তেল মেখে গলায় গামছা রেখে, হ্যাঁ দেখছেন এসব গামছা ফামছা কোথায় পাবেন ওখানে, এসব মানেই হলো বানানো গল্প। তাছাড়া মক্কাতে কোথায় পুকুর ছিল? পুকুর তো নয়, কারণ সওদাগর বাদশা নিয়ে বাদশা জাহাজ নিয়ে আসছে, নদী তো নেই, নদীও নেই, তারা সমুদ্রের ব্যাপার। তো মক্কা থেকে জিদ্দা কদ্দ সেখানে গোসল করতে গেছিল, কোন বেউকুপ ছিল যে মক্কা থেকে সমুদ্রে গোসল করতে যাবে? অতএব গল্পটা পুরো বানানো গল্প, এইসব বানানি গল্প নিয়ে মানুষকে অবাক করে দেয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়া হয়েছে সমস্ত মজলিসে। অথচ সেই গল্প মিষ্টি মিষ্টি গল্পগুলো আদৌ সত্য কিনা তা কেউ যাচাই করে দেখে না, কোন শিক্ষিত মানুষ কোন জ্ঞানী মানুষ ভেবে দেখে না যে এই শ্রেণীর গল্পগুলো কিভাবে সত্য হতে পারে। ফেরেশতার ব্যাপারে, হারুন মানুষ ফেরেশতার ব্যাপারে এভাবে গল্প বানানো আছে, যেখানে জাদু শিক্ষার ব্যাপারে যদিও আল্লাহ তাআলা ফিতনা সত্যপক্ষেই পরীক্ষা ছিল, আল্লাহ পরীক্ষার জন্যই বান্দার পরীক্ষার জন্যই ফেরেশতাদেরকে পাঠানো হয়েছে জাদু শিক্ষা দেওয়ার জন্যই, আর সেই পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে। ফেরেশতারা বলতেন যে ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, আমরা ফিতনা স্বরূপ পরীক্ষা স্বরূপ, সুতরাং তোমরা কি করো না, তোমরা কাফের হয়ে যেও না, কারণ জাদু শিক্ষা হচ্ছে কুফরি। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ আলিমু লামান ইশতারাহু মালাহু ফিল আখিরাতি মিন খালাক, যে ব্যক্তি জাদু করবে সেই ব্যক্তির আখিরাতে কোনো অংশ নেই, তার মানে কি কাফের, তো কাফের কোনো অংশই থাকতে পারে না। আর আল্লাহর ইচ্ছা ছাড়া এই জাদু দ্বারা কেউ কাউকে ক্ষতিগ্রস্ত করতে পারে না, ঠিকই বিষ দ্বারা কেউ কাউকে ক্ষতিগ্রস্ত করতে পারে না, আল্লাহর ইচ্ছা না হলে পারবে না, বিষ পানি হয়ে যাবে তাই না। সুতরাং যে কোনো ক্ষতি ক্ষতি কোন জিনিস দিয়ে যদি কারো ক্ষতি করতে চাওয়া যায় তাহলে আল্লাহর ইচ্ছা ছাড়া ক্ষতি হবে না, জাদুও তাই। অতএব মোট কথা বোঝা গেল কি, যে জাদু করা হচ্ছে শিরক এবং জাদু করা হচ্ছে কুফরি, পরকালে তার কোনো অংশ নেই, আর আখিরাতে যার কোনো অংশ নেই নিশ্চয়ই সে কাজ কুফরি ও আকিদা বিরোধী ছাড়া এমন হতে পারে না। এ বিদ্যার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে হত্যা করা ওয়াজিব ইসলামী শরীয়তে, জাদুকরের শাস্তি কি হত্যা। আবারও বলছি জাদুকর মানে ওই ভেলকিবাজ না, জাদুকর মানে কি যে ওইভাবে শয়তানের মাধ্যমে শয়তানকে সন্তুষ্ট করে জাদু করে, হ্যাঁ তাকে হত্যা করা কি ওয়াজিব, যেহেতু সারা মানুষের ক্ষতি করে, যেমন আল্লাহ নবীর ক্ষতি করা হয়েছিল তাই না, এবং বহু মানুষের আজকালও বহু ক্ষতি করা হয়। উচ্চ মর্যাদা সম্পন্ন একদল সাহাবায়ে কেরাম এই বিদ্যার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে হত্যা করেছিলেন। বর্তমান সময়ে মানুষ জাদুকর ও জাদুবিদ্যাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে করছে, কখনো মানুষ জাদুকে একটি বিদ্যা বিজ্ঞান প্রযুক্তি ও শিল্পকলা হিসেবে গ্রহণ করে থাকে, অথচ বিজ্ঞান এটাকে স্বীকারই করে না, কিন্তু সে মনে করে যে এটা একটা আমার শিল্প, এটা আমার শিল্প। জাদুকর একজন শিল্পী, গায়ক একজন শিল্পী, অভিনেতা একজন শিল্পী, তেমনি জাদুকরও একজন শিল্পী, তাকে সম্মান দেওয়া হয় সমাজে তাই না, তার প্রশংসা করা হয়, তার নাম হয়, তার বিশেষ মানে সুযোগ সুবিধা বৈশিষ্ট্য থাকে দেশে এবং সরকারের কাছে, আর প্রচার মাধ্যমে তার বিশেষ প্রচার হয়ে থাকে। আর যার মাধ্যমে অহংকার হত্যা হয়েই থাকবে। আবার কখনো জাদুকরদেরকে পুরস্কার দিয়ে উৎসাহিত করা হয়, নিশ্চয়ই প্রসিদ্ধ জাদুকর সে তো পুরস্কার পাবেই, প্রসিদ্ধ অভিনেতা যেমন পুরস্কার পায়, প্রসিদ্ধ গায়িকা বা গায়ক যেমন পুরস্কার পায়, জাদুকর কেন পুরস্কার পাবে না? এ তো আর ইসলামী দেশ না, ইসলামী আইন না, কিন্তু ইসলামী দেশে পুরস্কারের পুরস্কারটা কি? তরোয়াল, তলোয়ার, সেখানেই হচ্ছে গর্দন ছেদ বা মস্তক ছেদ বা শিরশ্ছেদই হচ্ছে শ্রেষ্ঠ পুরস্কার। জাদু কেন্দ্রিক অনুষ্ঠান প্রতিযোগিতা সেমিনারের ব্যবস্থা করা হয়ে থাকে এবং ওই সমস্ত অনুষ্ঠানে হাজার হাজার উৎসাহী দর্শক উপস্থিত হতে দেখা যায়। এটা দীন ইসলাম সম্পর্কে তাদের অজ্ঞতা, ইসলামী আকীদা সম্পর্কে তাদের গুরুত্বহীনতা, আর ইসলামের মধ্যে অমূলক ধারণার প্রতিপালন, মানে তারা যদি জানত যে জাদুবিদ্যা সম্পর্কে কি বিধি রয়েছে, কি বিধান রয়েছে, তাহলে তারা জাদুকে ঘৃণা করত এবং সেই শ্রেণীর জাদু দেখতে যেত না, জাদু ব্যবহার করত না, জাদু প্রয়োগ করত না। অনেক সময়ে অনেক লোক বাধ্য হয়ে জাদু কাটাতে জাদুর সাহায্য নিয়ে থাকে, অথবা বাধ্য হয়ে জাদু প্রয়োগ করে কোনো মানুষকে পর্যুদস্ত করতে অথবা পরাস্ত করতে জাদু ব্যবহার করে থাকে। কোন ক্রমেই কোনোভাবেই জাদু ব্যবহার করা জায়েজ নয়।